যেদিন ফুরাবে মোর যত গান, সেদিন কি কেহ রবে না কোজার, মনে হবে কথা মোর গান শুনে আমারে একদিন, সে যে করেছিল মালাদা যেদিন ফুরাবে মোর যত গান, যেদিন হারাব কণ্ঠ আমার। যে আমার গান যত ভালোবাসে, সেদিন সে যদি করে উপহাস, ব্যথা দিতে হাসে, এ কথা কি তার মনে হবে না গো তবু, এই কণ্ঠে একদিন ছিল প্রাণ, যেদিন ফুরাবে মোর যত গান, যেদিন হারাব কণ্ঠ আমার। কেন থাকে না কিছুই দীপ যদি তবু নেভে, কণ্ঠ আমার থেমে থেমে যায়, সেই কথা আজ ভেবে সেদিনের সেই বুক ভাঙা নীরবতা, তারি মাঝে রবে মোর যত ধীমান, যেদিন ফুরাবে মোর যত গান, যেদিন হারাব কণ্ঠ আমার।